الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا তাহারা আল্লাহর বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا محمد তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহে বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো وسبحوه بكرة وأصيلا এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁহার ফেরেশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে সেদিন তাহাদের প্রতি অভিবাদন হইবে সালাম তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম প্রতিদান ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা হে নবী আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهর অনুমতি ক্রমে তাহার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আর তুমি কাফির ও মুনাফিকদের কথা শুনিও না উহাদের নির্যাতন উপেক্ষা করিও এবং নির্ভর করিও আল্লাহর উপর কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا هي مومين غان تمرا مومين ناريغان كي بيباو كوريبار بار উহাদেরকে স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদের পালনীয় কোনো ইদ্দত নাই যা তোমরা গণনা করিবে তোমরা উহাদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে উহাদেরকে বিদায় করিবে أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك

لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا منافق را ايبن جهادر انتر بیدھیا چه ايبن جهارا ناغر گجب رٹنا کرے تارا بیروتو نا ہوئی لے امینش چوئی تحادر برد دے تمہا کے پروبول کری بو یہار پار ای ناغری تے تمہار پرتبیشی روپے اوہارا شال پر سموئی تھاکی بے ملعونین اینما ثقفو اخذو وقتلو تقتیلا ابھیشپت ہوئیا اوہادر کے جکنی پاوا جائے بے شکنی دھرا ہوئی بے ایبن ندائے بھاوے ہتا کرا ہوئی بے سنت اللہ فی الذین خلو من قبل ولن تجد لسنت اللہ تبدیلا پوربے جہارا اتیت ہوئیا گیا چھے تادر بے پر یہی چھلو اللہ ریتی تمہیں ککھنو اللہ ریتی تے کنو پوری برتن پائی بے نا يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا لوكي تمہاكي قيامت شمپر کے جگشا کرے بولو ইহার জ্ঞান কেবল আল্লাহরই আছে তুমি ইহা কি করিয়া জানিবে সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে ان الله لعن الكافرين واعد لهم سعيرا الله কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত অগ্নি خالدين فيها ابدا لا يجدون وليا ولا نصيرا সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا جدين উহাদের মুখমণ্ডল অগ্নিতে উলটপালট করা হইবে সেই দিন উহারা বলিবে হায় আমরা যদি আল্লাহকে মানিতাম ও রাসূলকে মানিতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا تاہرا آرو بولی بے ہے آما دیر پرتبالوگ آمرا آما دیر نیتا او پرباب شالی دیر آنوگت کریا چھلام ایبن اوہرا آما دیر کے پتھ برشت کریا چھلو ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا هي আমাদের প্রতিপালক উহাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং উহাদেরকে দাও মহা অভিশাপ يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها هي مومن گون موسى کے جہرا کلیش دیا چھے تمرا اوہا در نائے ہوئیو نا اوہا را جہرا رٹنا کریا چھلو اللہ اوہا ہوئی تے تاہا کے ندوش پرمان کرن এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটি মুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أمي تو أسمان أو جمين ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম উহারা ইহা বহন করিতে অস্বীকার করিল